সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে চিনি চিনি সে ঠিকানা তোমার মনে নীরব ভাষা সে তো আমার আছে জানা হাজার ফুলেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার মনে ভাষা সে তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দিদা ভেঙে দাও কাছেরই বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ার এনে আমি চাই তার দিতে আশা ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলো আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলের কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে